পঞ্জা তোরে রে পালকিতে ছোড়ে এলো মোর জিলানি জিলান নগরে, পঞ্জা তোরে রে পালকিতে ছোড়ে এলো মোর জিলানি জিলান নগরে। মফতে মার দোলায় এলো ভোরের বেলায়, মোহাম্মদের নূর গস পেয়ার চেহারায়, ঠোঁটে কোরআনের ফুল ঝরে ফুল ঝরে ফুল ঝরে। পাঞ্জা তোনের পালকিতে চড়ে পিয়া গুনগুনিয়ে মায়ের পেটে কোরআন পড়ে, পিয়া গুনগুনিয়ে মায়ের পেটে কোরআন পড়ে। তখন শুনে ফেরেশতারা খুশিতে আছড়ে পড়ে, আর গর্বে তোমার ও মা গর্বে তোমার জন্ম নিল আউলিয়াদের তাজ, মা গো গর্বে তোমার জন্ম নিল আউলিয়াদের তাজ, আর গর্বে থেকে আদায় করে শোকরের নামাজ, মা গো তোমার লাল জগতে বেমিশাল, মা গো তোমার লাল জগতে বেমিশাল, আর তোমার লালের নাই তুলনা সারা জগত মায়। পাঞ্জা তোনের পালকিতে চড়ে এলো মোর জিলানি জিলান নগরে, পাক পাঞ্জা তোনের তাসির পিয়ার দুটি নয়নে, পাক পাঞ্জা তোনের তাসির পিয়ার দুটি নয়নে, আলীর যশ গস পাকের সারা বদনে। কেন হাসান হোসেনের লৌহ দিয়ে বদন গড়া, হাসান হোসেনের লৌহ দিয়ে বদন গড়া, আর মা ফাতেমার আঁচল দিয়ে ছায়া করা। গস পাকের সুরাত যেন মোহাম্মদি চাঁদ, গস পাকের সুরাত যেন মোহাম্মদি চাঁদ, আর দেখে শুনে তার চেহারায় আল্লাহ মিশে যায়। পাঞ্জা তোনের পালকিতে চড়ে এলো মোর জিলানি জিলান নগরে, মোর ছেঁড়া কাপড় মোর ছেঁড়া কাপড় দেখে সবাই নিন্দা করে, মোর ছেঁড়া কাপড় দেখে সবাই নিন্দা করে, মুই পীরের ফকির করি জিকির ঘুমের ঘরে। আর পাগল টাগল ও ভাই পাগল টাগল বলে সবাই আমাকে দেখে, ও ভাই পাগল টাগল বলে সবাই আমাকে দেখে, মুই পীরের পাগল আবল তাবল বলি না মুখে। কেন ও মোর গসলাজাম আমি তোমার মুরিদান, ও মোর গসলাজাম আমি তোমার মুরিদান, আর কে কি বলে কে কি করে মোর কি আসে যায়। পাঞ্জা তোনের পালকিতে চড়ে এলো মোর জিলানি জিলান নগরে, মোহাম্মদীর চলেছে সারা দুনিয়ায়, ও গো মোহাম্মদীর চলেছে সারা দুনিয়ায়, বাগদাদে বগি ইঞ্জিন মদিনায়, আর শরিয়তের লাইন ধরে চলেছে রেল, ও গো শরিয়তের লাইন ধরে চলেছে রেল, আর স্টেশন শেষ হলে মারে ফতের খেল, আলী গাড়ির ড্রাইভার যত অলি প্যাসেঞ্জার, আলি গাড়ির ড্রাইভার যত অলি প্যাসেঞ্জার, আর হাসান হোসেন চেকার হয়ে দাঁড়াবে দরজায়। পাঞ্জাতনের পালকিতে চড়ে এলো মোর জিলানে জিলান নগরে, ভালোবাসায় তুমি ভালোবাসায় আল্লাহ পাবে ভালোবাসায় নবী, ভালোবাসায় আল্লাহ পাবে ভালোবাসায় নবী, আর মা বাপকে ভালোবেসে কাবা ঘুরে নিবি। তবে মাতা পিতার থাকলে দোয়া আল্লাহ খুশি হয়, ও গো মাতা পিতার থাকলে দোয়া আল্লাহ খুশি হয়, আর পীরের দামান না ধরিলে হাবুডুবু খায়। পীর খোদার মেহবুব দাও পীরের প্রেমে ডুব, পীর খোদার মেহবুব দাও পীরের প্রেমে ডুব, মোর গোশ পিয়ার হাতের ছোঁয়ায় ওলি হয়ে যায়। পাঞ্জাতনের পালকিতে চড়ে এলো মোর জিলানে জিলান নগরে, পরের উপর হিংসা করে বড় হওয়া যায় না, পরের উপর হিংসা করে বড় হওয়া যায় না, আল্লাহ যাকে দেয় তাকে ধরে রাখা যায় না, আর পরের উপর হিংসা করে মনে যাদের পাপ, ও গো পরের উপর হিংসা করে মনে যাদের পাপ, আর খোদার মারে পড়বে যখন বলবে বাপরে বাপ, যাকে আল্লাহ রাখে কে মারে তাকে, যাকে আল্লাহ রাখে কে মারে তাকে, আর পরের জন্য কুয়া খুলে নিজেই পড়ে যায়। পাঞ্জাতনের পালকিতে চড়ে এলো মোর জিলানে জিলান নগরে, সামনে থেকে হীরা দেখায় পেছনেতে কয়লা, ও গো সামনে থেকে হীরা দেখায় পেছনেতে কয়লা, আর পরে আছে সাদা কাপড় মনটা কালো ময়লা। তবে দেখা হলে সালাম দিয়ে হেসে কথা কয়, তোমায় দেখা হলে সালাম দিয়ে হেসে কথা কয়, আর পেছন থেকে ছুরি দিয়ে কাতল করতে যায়। মুখে মধুর বলে পেছনে মারে গুলে, মুখে মধুর বলে পেছনে মারে গুলে, আর ভালোবাসার ফাঁদে ফেলে জবাই করে দেয়। পাঞ্জাতনের পালকিতে চড়ে এলো মোর জিলানে জিলান নগরে, এই শেষ জামানায় এই শেষ জামানায় সত্য কথা বলা যাবে না, এই শেষ জামানায় সত্য কথা বলা যাবে না, আর সত্য যদি বলো ঘরে টিকতে দেবে না, এই শেষ জামানায় সত্য কথা বলা যাবে না, আর সত্য যদি বলো ঘরে টিকতে দেবে না, তবে সত্য কথা বলে বড় ভুল করেছে আমি, সত্য কথা বলে বড় ভুল করেছে, আর বলবো না জবানে মোর তালা মেরেছে, বলো ওমর গৌসুল আজম এটাই কি মোর দোষ, ও গো বলো ওমর গৌসুল আজম এটাই কি মোর দোষ, মুই সত্য কথা বলে ফেলি থাকে না মোর হোশ, ওরে মইদুল ইসলাম তোর মুখে দেলাগাম, ওরে মইদুল ইসলাম তোর মুখে দেলাগাম, তোর পাতলা জবান থির থাকে না সবে বলে দেয়। পাঞ্জা তনেরে পালকিতে চড়ে এলো মোর জিলানে জিলান নগরে, মাফতে মার দোলায় এলো ভোরের বেলায়, মোহাম্মদের নূর গস পিয়ার চেহারায়, ঠোঁটে কোরআনে ফুল ঝরে ফুল ঝরে ফুল ঝরে, পাঞ্জা তনেরে পালকিতে চড়ে। www.anibas.in